मन कल भरे तो आखि कड़ा कजल मन कल भरे तो आखि कड़ा कजल छाती लेखी देली महेना महेना महेना महेना महेना महेना सती का प्रेम कुमार मीठ भावना महेना महेना महेना महेना महेना महेना सुनो सुनो कौन है একটা কথা জিজ্ঞেস করি পচারুন আচ্ছা তুমি আমায় কত ভালোবাসো বলো তো অমিতাভ জয়াকে যেতে ভালো পায় ধর্মেন্দ্র হেমাকে যেতে ভালো পায় সলমান ক্যাটরিনাকে যেতে ভালো পায় ঠিক সেটাকে মু তোমাকে ভালো পায় দুষ্ট আচ্ছা বলো তো দুনিয়াতে কে সবচেয়ে সুন্দর কইবি ময়না আচ্ছা কার কথা সবচেয়ে মিষ্টি ময়না ময়না ময়না তোর পাগল খালি ময়না ময়না আর ময়না আর কি দুনিয়াতে কিছুই বোঝো না তুমি ময়না আই লাভ ইউ ময়না প্রেম কুমার মিঠা ভাবনা